ایزافتر دارا موسف کے مارے پا کرتے اور علی فلم دارا سکھت کے مارے پا کرا لہذا جاتی گیت سکھت لو مخصوصہ ذات مخصوصہ کا عالم ہے یہ دوسرا قبیل کا قول قاضی بیضاوی نقل کر رہے ہیں اور یہ ان کے نزدیک زیادہ مضبوط نہیں اس لیے لفظ تمریض پھیلے مزدور کا سیگا لایا پیلا فائل جانا نہیں قاضی کمزور قاضی بیضاوی رحمۃ اللہ علیہ کے نزدیک مرجع ہے اقوام ہے اس کو پہلے بیان کرتے ہیں اور جو قول ان کے نزدیک ضعیف ہے اس کو بعد میں ثانیان ثالثان بیان کرتے ہیں لہذا قاضی بیضاوی کے نزدیک اصل ہے یہ مستقنا جیسا کہ آئندہ کال سنو گے ول اظہر انہ وصف فی اصلی ہی کہتے ہیں وصف ہوا مستق ہوا تار نزدیک زیادہ راضے عالم لے جاتے ہی ہونا ان کے نزدیک ضعیف ہے بہرحال کہا گیا لفظ اللہ عالم ہے ذات مخصوص کے لیے یعنی ذات باری تعالیٰ کی یہ قول زجاج نحوی اور سیبوائے کی طرف منسوب ہے زجاج نہوی دن میں دیکھ نہوی ہلو زجاج اور ایک جن سیبوائے تارا بولسن یہ لفظ اللہ عالم ہے ذات مخصوص کے لیے نردشٹ ذاتر جن شہر کی باری تالا اور اس پر انہوں نے تین دلیل دیے ہیں کہتے ہیں لفظ اللہ ذات باری تالا کا عالم ہے اس کے لیے انہوں نے تین دلیل دیا ایک دلیل لانہ یوسف ولا یوسف بہ دوسرا دلیل لفظ اللہ لانہ لا بد لہ من اسم تجری علیہ صفاتہ ولا یسلح لہ مما یطلب علیہ ثواب یہ چل دوسری دلیل تین نمبر دلیل ولی انہ لو کان وصفا لم یکن قوله لا الہ الا اللہ توحیدا مثل لا الہ الا الرحمن فإنه لا یمنع الشرك یہ پرجنت تین نمبر دلیل پرتھم دلیل کی اس لیے کہ لفظ اللہ ملکیت ہوتا ہے یوسفو اس کی وصف بیان کی جاتی ہے لانہ یوسفو اس لیے کہ اللہ لفظ اللہ موصوف ہوتا ہے جار صفت بیان کرا ہے تاکہ موصوف بلا ہے یہ جنہ سندر ترجمہ ہو کہ لانہ ہے لانہ لفظ اللہ موصوف تو ہوتا ہے ولا یوسفو بھی اس کی ذریعہ صفت بیان نہیں کیا جاتا لفظ اللہ ذرا صفت بیان کرا ہے نا خالق مالک اتنی طرح صفت بیان کرا ہے کنٹو ذات باری تعالی صفت اللہ لفظ ذرا کرا ہے نا کنٹو لفظ اللہ صفت بیان کرا ہے اللہ رحمان اللہ مالکون کنٹو لفظ اللہ کے صفت بنانا ہے نا لفظ اللہ کے کی بنانا ہے موصوف بنانا ہے لانہ یوسف ولا یوسف بہ یہ ایک بولے جہاں لفظ اللہ صفتی نفی ہوا گیا جہاں لفظ اللہ صفت ہوتے پارے نا তখন ইসমিয়াত তার মধ্যে সাবেত হইল, ইসমিয়াত সাবেত হইল। কাটে হে লব্জ আল্লাহ মৌসুক তো বনতা হয় উসকে জরিয়া কিসি কি সিফত বয়ান নিয়ে কি জাতি জব সিফত ইয়ব কি নকি হো গই তো ইসমিয়াত সাবেত হো গিয়া। আর ইয়ে আজহার হয় ইয়ে সবহি কে নবী জাহের হয় কে লব্জ আল্লাহ জাতে বাড়ি তালা কা জাতে বাড়ি তালা কি যে মুখসু চাই জাতে বাড়ি তালা কি যে মুখসু চাই আর ইয়ে জাহের হয় কে লব্জ আল্লাহ জাতে বাড়ি তালা কি যে মুখসু চাই লেহাজা আলম হুনা সাবেত হুয়া তাদের মাত্রা দেবে আলম সাবেত করা লব্জ আল্লাহ আলম জাতে মুখসু চার জন্য তার অর্থ শিকতকে নকি করে দিলেন, যখন শিকত নকি হয়ে গেল তখন এস এম সাবেক। আর এই কথা পরিষ্কার যে এই ইসিমটা যাতে মখসুসের জন্য খাস, তাহলে যেই এস এম কোনো মখসুস জাতের জন্য নির্দিষ্ট হয় সেই এস এমটা আলম হয়, জেসা কে জায়দ সবসে মুসাক্ষাস কি নিয়ে মখসুস হায়। লেহাজা জায়দ কো তুমি কে কাহোগে আলম কাহোগে, লেহাজা আলম হুনা সাবেত হুয়া, লেহাজা কিছু বলুন সে লব্জ আল্লাহ আলম হুনা সাবেত হুয়া। এত তাড়াতাড়ি না, এর আগে অনেকগুলি কথা গেল, ওগুলি বলার পরে তুমি বলতে পারবা যে আলম হওয়া সাবেত হইল। যখন এসমি আর যখন শিকতিয়ত নতি হয়ে গেল তখন এসমিয়ত সাবেত হইল। আর এই কথা পরিষ্কার যে লব্জ আল্লাহ জাতে মুখসুসের নাম, লেহাজা ইয়ে আলম হুনা সাবেত। দুসরা দলিল অলে আন্নাহু লা বুদ্দালাহু মিন ইসমিন তাকি আলাইহি সিফাতুহু। দ্বিতীয় কথা হইল এই যে জাতে মুখসুসের জন্য এমন একটা নাম হইতে হবে যেই নামের উপরে তার অন্যান্য সিফতগুলি জারি হবে, অন্যান্য সিফতগুলি জারি হবে। আলেমন হাতেবন হাতেজুন কার উপরে জারি করতে হতো, আগে জায়দ টুকি জায়দের উপরে জায়দুন হয় না, আলেমন কারিউন হাতেজুন, কাজে আগে একটা কী হইতে হবে ইসিম হইতে হবে, যেই ইসিমের উপরে সিফতগুলি কী হবে জারি হবে। তাহলে আর রহমান আর রাহিম আল মালিক আল খালিক এগুলো হইল সিফত, এই সিফত তার উপরে জারি হইতেছে, একটা সৎসম সাক্ষাৎ তার নাম লাগবে না। কাজেই বলতে চাই যে দ্বিতীয় দলিল হইল এই লেয়ান্নাহু লব্জ আল্লাহ জেস কি নিয়ে জরুরি হয় এ না, যাতে বাড়ি তারা জেস কি নিয়ে জরুরি হয় এক নাম হুনা, জিস নাম পর উনকে সিফাতে জারি হোঙ্গি। ওলা ইয়াসলুহু লাহু মিম্মা ইয়াতলুকু আলাইহি সওয়াহু। আমরা তাতাব্বু তালাশ করতে লাগলাম, দেখা বিশ্লেষণ করতে লাগলাম, তালাশ করতে লাগলাম যে বাড়ি তালার জন্য আল্লাহ পাকের তো আসমায় হুসনা বহুত আছে, তার মধ্যে থেকে কোনটা আল্লাহ পাকের নাম হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু তাতাব্বু তালাশ করার পরে আমরা লব্জ আল্লাহ ছাড়া আরও যে আল্লাহ পাকের নাম আছে কোনো একটা এই কথার সালাহিয়াত রাখে না যে তার উপরে সমস্ত আওসাবগুলি জারি হবে। আর রহমান হলে মালেক তার উপরে জারি হয় না, খালেক তার উপরে জারি হয় না, হ্যাঁ আল্লাহ হলে তার উপরে এই সমস্ত সুপদগুলি জারি হয়। তাতে ওলা ইয়াসলুহু লাহু আর ইস বাদ কি সালাহিয়াত নিয়ে রাখতে কোন আসমায়ে হুসনা সে মিম মা, মাটাও হল নোয়াখালীর নারকেল সবটার মধ্যে থাকবে, হয় না পিঠাও বানান যায়, ছিগনিও বানান যায়, লাড়ুও বানান যায়, পোস্তের মধ্যেও দেওয়া যায়, এমনি ভাত দিয়ে মাইকাও খাওয়া যায়। কাজেই নোয়াখালীর নারকেলের মতন হলো মা, সব তার মধ্যে এইটাকে খাটাইতে পারবা। সিয়াগো সাবাস হিসাবে এখানে মা সেমুরা কেয়া হয় আসমাউল হুসনা, আসমাউল হুসনা মায়ের মৌসুর কত, মায়ের নকিয়া বলত, এক এক জায়গায় এক এক অর্থ হয়ে থাকে। এইখানে মা সেমুরা কেয়া হয় আসমায়ে বাড়ি তার আসমাউল হুসনা, তাতে হি লেকিন কিস বাদ কি সালাহিয়া তিনি রাখতা কোন আসমায় হুসনা বে সে তুই হ্যাঁ না জেসকো এতলা কিয়া যায় জাতি বাদি তারা পর সেবায় আল্লাহকে, আল্লাহ সারা আর আমরা কোনো ইসিম পাইলাম না যেই ইসিমের উপরে জাতে বাড়ি তালার অন্যান্য সুপত কী করা যায় জারি করা যায়। হ্যাঁ লব্জ আল্লাহ একটা এরকম শব্দ যার উপরে আল্লাহ পাকের অন্যান্য সুপতগুলি কী করা যায় জারি করা যায়। বলে আন্নাহু লা বুদ্দা লাহু মিন ইসমিন, আর জরুরি হয় জাতে বাড়ি তালা কি নিয়ে এসা এক নাম হুনা জিস নাম পর আল্লাহ তালা কি সিফাতেন জারি হো, আর ইস বাত কি সলাহিয়ত নিয়ে রাখতা আল্লাহ তালা কি উন আসমা হুসনা মে সে জো আল্লাহ তালা পর এতলা কিয়া যাতা হয় সেবায়ে আল্লাহ কে। লেহাজা লব্জ আল্লাহ সে সিফাতিয়ত নফি হো গই ইসমিয়া সাবিত হো গিয়া, আর ইয়ে সবকে নজদিক জাহের হয় যে ইয়ে জাত মখসুস কা আলম হয়, লেহাজা আলমিয়ত সাবিত হুয়া। তেসরা দলিল হয় বলে আন্নাহু লাও কানা সিফাত ওয়াসফান লাম ইয়াকুন কউলুহু লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদান, মেসলু লা ইলাহা ইল্লা রহমান ফাইন্নাহু লা ইয়ামনাউ শিরকাতা। কাহতে হ্যাঁ তেসরা দলিল ইয়া হয় যে লব্জ আল্লাহ আগার ওয়াসফ হো আলম না হো পর আগার সিফত হো তো আল্লাহ তাআলা কা কোল লা ইলাহা ইল্লাল্লাহ মুখিত তাওহীদ নহীঁ হয়, তাওহীদ কা ফায়দা নহীঁ দেগা, তাওহীদ কা ফায়দা নহীঁ দেগা, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ে তাওহীদ কা ফায়দা নহীঁ দেগা আগার লব্জ আল্লাহ রস্ক হো, তাহলে লব্জ আল্লাহ কা সিফত হো তো জাত বাড়ি তালা পর উসকা এক লাখ সিফতে গালে বা কেতে বাচ্চ হোক আর সিফতে গালে বা বোঝো না সিফতে গালে বা কাকে বলে, এখন এগুলি কোরআনের কথা না, এখন শুধু সিফতে গালে বা বোঝা চলে যাওয়ার কথা, সিফতে গালে বা তাইলে আর এতদিন কিছু করতো সিফতে গালে বা কিছু কাকে সিফত তাহারও কোনো সিফত তাহারও উপরে গালে বসে যাওয়া, কোনো সিফত তাহার উপরে গালে বসে যাওয়া এইটাকে সিফতে গালে বা বলে, এইটাও বুঝলা না তোমরা এখন মেশাল দিলে বুঝবে না যেহেতু তোমাদের জানা নাই, যাদের জানা আছে তারা বুঝবে। সেটা হলো কি আমরা যদি মহাদ্দার সাহেব যদি বলি তাহলে হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব মরহুমকে বুঝাবে, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব মরহুমকে বুঝাবে যিনি এখানের প্রিন্সিপাল ছিলেন এবং হাদিসের মধ্যে বিশারদ ছিলেন, মহাদ্দেস বললে ওনাকেই বলা যায় আর অন্যরা তো এমনি বাস, তাহলে মহাদ্দেস উনা এক সিফত হয় লেকিন এই সিফতটা ওনার উপরে কি এসে গেছে এখন মহাদ্দেস বললে অন্য কোনো মহাদ্দেসকে বুঝাবে না ওনাকেই বুঝাবে, এইটার নাম সিফতে গালে ভাই, এটার নাম হচ্ছে সিফতে গালে। কাজেই যদি আল্লাহ যদি সিফত হয় তাহলে যাতে বাড়ি তারার উপরে এক লাখ হবে সিফতে গালে ভাই হিসেবে, সিফতে কি যাবে যেরকম নাকি আর রহমান, রহমান বলতে কাকে বুঝাবে আল্লাহকেই বুঝাবে কি হিসেবে সিফতে সিফতে গালে ভাই, কেননা রহমানই মেহরবানি তো অনেকের মধ্যেই আছে কিন্তু অনেকের মধ্যে আন্তাস নাকেশ অবস্থায় আছে আর আল্লাহ পাকের কাছে কামেল তোর পর হয়, এই জন্য রহমান সিফত আল্লাহকে কেমনে বুঝাইতেছে রহমানের দ্বারা সিফতে গালে ভাই হিসাবে। এখন লাউ কান অলে আন্না হো লাউ কানা ওয়াসফান, তো এখন যদি তুমি আর লব্জ আল্লাহকে অস্ফ বলা হয় তাহলে لا الہ الا اللہ توحید اور فائدہ دیبے نا مفید لی توحید نہیں ہوگی جی رکم بھابے ہے نا لا الہ الا الرحمن مفید توحید نہیں توحید کا فائدہ نہیں دیتا لا الہ الا اللہ کا لا الہ الا اللہ مفید لی توحید نہ ہونا باطل ہے لا الہ الا اللہ توحید کا فائدہ نہ دینا یہ باطل ہے کنتو تمہارا جب صفت بانو تاہلے لا الہ الا اللہ توحید فائدہ دیبے نا اتچ یہ توحید فائدہ دے سمست علما دیر اتفاق فیصلہ تمام امت کا رائے ہے لا الہ الا اللہ مفید توحید ہے لیکن صفت قرار دیتے گلے اللہ کے جو صفت قرار دا ہے تاہلے مفید توحید ہے نا تاہلے تعرض ہے کہ تو نا سمست امت فیصلہ خلاف لازم آتے لب اللہ کے صفت غالب صفت قرار دیلے صفت جی قرار دو وہ مانی صفت نہیں وہ کیا نہیں ہے مانی صفت نہیں صفت مانی شریک ہوا شریک ہوار مانے نا صفت رکھی نا انیر شریک ہوا مانے نا جے رکم آگے بولا جے محدث ای صفت را حافظ ای صفت را انیکر مجدی آسو انیکر مجدی آسو کنتو تار پر ہو گرام دیشے কোনো এক হুজুরকে হাবেস্তা বললা ডাকে হাবেস্তা বলে তার অর্থ তার মধ্যে সিফতে হেদ কি আছে গালেব আছে কিন্তু অন্যের মধ্যে তো আছে অন্যের মধ্যে তো আছে দেখা যায় হ্যাঁ মানুষ সিফত তো না তাদের মধ্যে আছেই সিফত কিন্তু মগরুক তাহলে বোঝা গেল এই সিফতরা মুস্তারাক এই সিফতরা কি মুস্তারাক তো যেই জিনিসটা মুস্তারাক হয় সেখানে তো তৌহিদের ফায়দা দেয় না সেখানে তো এই হইল আসল জিনিসটা تو کہتے ہیں صفت غالب حجابے یہ صفت اللہ اوپرے اطلاق ہوبے کیوں نا صفت ہے نا لا یمنع الشرکتا عالم مانو شرکت عالم کی مانو شرکت یہ صفت کی نا مانو شرکت زائد এখানে একজনই সকল না কিন্তু عالم সকলেই عالم সকলেই তারপরে যদি একজন তালেম বলা হয় তাহলে এটা সিফতে গালেবা হিসেবে তাকে বলা হবে কিন্তু এলেম সিফতার সকলের মধ্যে কি আছে শরীক আছে তাহলে যখন আল্লাহ সিফত হবে তখন এইটা সকলের মধ্যে শরীক থাকবে তো তৌহিদের ফায়দা কেমনি দিব তো সিফতটা এসে যাবে কাজে সিফত হতে পারে না লব্ধ আল্লাহ কি হতে পারে না সিফত হতে পারে না তাতে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ کے اندر اگر اللہ تعالیٰ کو صفت مانو تو توحید باطل ہے اس میں راز یہ ہے کہنا اللہ کی صفت مان لے توحید باطل ہوا جاوے تار بھیدرا کی کہتے ہیں صفت کا مدلول صفت کا مدلول معنی اصلی ہوتا ہے صفت کا مدلول مدلول مانے کے مانا صفت کا مانا ہے نا صفت کا مدلول معنی اصلی ہوتا ہے معنی اصلی ہوتا ہے ذات کی یہ نہیں ہے ذات نہیں ہے صفت معنی اصلی ہے ذات نہیں ہے ذات کا لحاظ کیا جاتا ہے ابہام کے طور پر ضرورت کی بنا پر ابہام کے طور سے ضرورت کے بنا پر تاکہ اس پر ہے نا اور صفتیں قائم ہو سا یہ رقم تمہارے کے بولتا سی زور بون زور بون زائدون زور بون یہ زور بون کا صفت زور کا صفت تار مجھے کیا سے مانائے اس کیا سے زور بات سے یہی آسل জ্বর গুণের মধ্যে জ্বরটাই কি আসল তার মধ্যে ফায়েল একটা মানা হয় মুভাম তোর পর কেনা জমির তো মুভাম হুয়া জ্বর গুণের মধ্যে কি আছে ফায়েল জাত আছে হুয়া কিন্তু পরিষ্কার না মুভাম তু আবার কে? অমুক হইতে পারে, অমুক হইতে পারে, অমুক হইতে পারে, মো ভাবনা। তাহলে অস্ত্রের ভিতরে জাতের লেহাজ করা হয় এক হামকে তোর পর, জরুরতকে বেনা পর, জরুরত কিয়া তাকে যে মানায় অস্তি উস জাত পর কায়েম হো সকে, তাকে যে মানায় অস্তি উস জাত পর কায়েম হো সকে, ইয়ে হাই জরুরত। এই অস্ত্রটা কার? তাকে ওই জাতের। কিন্তু জাত কই? মোভান। কাজে মানায় অস্থির শিপদ যেহেতু মানায় অস্থি উত্তা মজুর আর উসকে আন্দার জাত নিয়ে হয়, তা জাত নিয়ে হয় এই কথা বললে চলবে না, জাত আছে কিন্তু মোভান করে দিচ্ছে। কেউ জাত কা লেহাজ কিয়া যাতা হয় তাকে গিয়ে অস্ত্র উনকে সাথ কায়েম হো। লেহাজা শিপদ কে আন্দার মানে শিপত নেই, শিপত কে আন্দার কে নেই মানায় শিপত নেই, শিপত তা মজবুত কিয়া হয় মানায় অস্থি হয় জাত নেই। জাত কা লেহাজ কিয়া যাতা হয় জরুরত কে বেনা পর এভাম কে তোর পর, ও এসলিয়ে কে তাকে যে শিপত ও জাত কে সাথ মুত্তাসাক হো সকে। লেহাজা মালুম হুয়া কে শিপত মানে শিপত নেই হয়, কেননা এই মানায় অস্থিটা যে কোনো জন্মের সাথে লাগতে পারে। এখন আল্লাহ যদি শিপত হয় তাহলে এই আল্লাহ সকলের সাথে থাকবে, শুধু বাড়ি তালার সাথে শিপতে গালে বা হিসাবে হবে। বেখেলাব আলমকে, বেখেলাব আলমকে ও বিলকুল মানুষ শিকত নেই, আলম ও বিলকুল মানুষ শিকত নেই। জায়দ শুধু তার জন্যই, অন্য পাহাড়ও জন্য না, আর জায়দ হলে কি আলম কেন সবচেয়ে মুসাক্ষাসের জন্য কি মোতায়েন করা। কাজেই এই আলমের ভিতরে কোনো শিকত নাই, আলমের ভিতরে কি নেই শিকত। কাজে লজ্জা আল্লাহকে কী মানতে হবে? আলম মানতে হবে। তাহলে যদি শিকত তার মধ্যে সামিল হবে না, আর ওই শিকত মানুষ এতক্ষণ যা বললাম তখন তার মধ্যে কি আছে? শিরিক আসে যায়, আর শিরিক তৌহিদের খেলা, শিরিককে তৌহিদের খেলা। তাওহীদ না হতো, মুফিদকে তাওহীদ না হতো কব যখন শিকত মানা যায়। আর যদি আলম মানা হয় তাহলে কোনো শিকত, তুই হেল্প চাইলে থাকো, চাইয়ে থাকো কেলে থাকো, তুই পাবি নাই জীবনে আমাদের কোনো দিন এইরকম ভাল লাগে না। কেলে তো কাকে অলিয়ান্না হো লাউকানা অস্তা আকার লব্জ আল্লাহ অস্ত্র লাম ইয়া কোন কৌল হো না হো আল্লাহ তালা তা কাহানা ইহ্লাহ তাওহীদান আয় মুজিদু তাওহীদান ও তাওহীদ কা ফায়দা নেই দেয়া। জেসে কে ইলাহা ইল্লা রহমান, রহমান তো সিফত কাজে এটাও মুফিদ না, কেন রহমানিয়াত মেহরবানি তো কত মানে সুতরাং যাবে ফাইনাহু উলমানা কি সিফত সিফত লাউ কানা ওয়াসফান লায়াম নাউ শিরকতা। লব্জ আল্লাহ যদি শিকত হয় তাহলে শিরকতে শিরকতকে মানা করে না। হ্যাঁ আলম কি করে শিরকতকে মানা করে? ভালো করে তাকড়া করে নেওয়া।